নিমারা, কিছু সুর কিছুটা আবেশ, একই শুরু না শেষ এই পূর্ণিমারা, কিছু সুর কিছুটা আবেশ। কেন জানি না যে মন আজ বাসি হয়ে বাজে, ভুলে যেতে চাই তবু থাকে কেন রে এই পূর্ণিমারা, কিছু সুর কিছুটা যাবে। বোঝানোর নেই কোনো ভাষা, ভুলকে যে ভুলে ভালোবাসা, বোঝানোর নেই কোনো ভাষা, সবই ভালো লাগে তবু ফাগুনে শ্রাবণ কি জাগে, সবই ভালো লাগে তবু ফাগুনে শ্রাবণ কি জাগে, ঘরে গোছায় যেন নয়ন নিমেষ এই পূর্ণিমারা, কিছু সুর কিছুটা আবেশ, একই শুরু না শেষ এই পূর্ণিমারা, কিছু সুর কিছুটা আবেশ।